السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজ কি আমরা কথা বলবো ওই পুরনো জেদ ধরে শিরকের ছিদ্রপথ বন্ধ করা, শিরকের চোরাগুলি বন্ধ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বন্ধ করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে বন্ধ করেছেন সেই সব নিয়ে কিছু আলোচনা. আজকেও শিরক ঘটার আশঙ্কাতেই বাইয়াতুর রিজওয়ান গাছটিকে কেটে ফেলেছিলেন দ্বিতীয় খলিফা উমার ইবনে খাত্তাব. উমার ইবনে খাত্তাব সেই গাছটিকে কেটে ফেলেছিলেন যে গাছটির নিচে বাইয়াতুর রিজওয়ান হয়েছিল. বায়াত তো জানেন, বায়াত কাকে বলে, বায়াত কার হাতে করতে হয়, সংগঠনের আমিরের হাতে নাকি রাষ্ট্রনেতার হাতে? রাষ্ট্রনেতার হাতে. রাষ্ট্রনেতার হাতে বায়াত হয়েছিল, যেখানে ইজ ইউবাইউনাকা তাহতাশ শাজারা কোরআনে আছে যে তোমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আর কি, তোমার সাথে যখন ওরা বায়াত করছিল সাহাবাগণ, আর কি বলে বায়াত হয়েছিল কেন, যে হুদাইবিয়া সন্ধির সময় যখন বলা হলো যে তোমরা মক্কা ঢুকতে পারবে না, তখন ওসমান গিয়েছিলেন একটা ফয়সালা করার জন্য, তারপরে খবর ছড়িয়ে গেল যে ওসমানকে হত্যা করা হয়েছে. তখন সাহাবারা বললেন তাহলে আমরা আর এই জীবন মরণ পণ দিয়ে বায়াত হলো, কিসের বায়াত, যে যুদ্ধ করব. তো এই যে বায়াত হয়েছিল সেই মানে বিশাল বায়াত, যে বায়াতের কথা এবং যে গাছের নিচে হয়েছিল সেই গাছটার উল্লেখও কোরআনে চলে এলো, এবং যে সূরা অবতীর্ণ হলো বলা হলো ফাতাহ, তার মানে মক্কা বিজয়ের আগাম খবর. এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, তিনি কিভাবে করবেন ঘটাবেন তিনি তার তারতিব করে রেখেছিলেন. তো এমন একটি গাছ যে গাছটিকে বরকতময় মনে করা হয়েছিল, ফলে সবাই সেই গাছটার নিচে যেত যে গাছের কথা কোরআনে এসেছে আর বায়াত হয়েছিল এখানে. কিছু কিছু মানুষ তাদের মধ্যে অতিরঞ্জন এসে যাচ্ছিল, হযরত উমার দেখলেন যে লোকে ওখানে গিয়ে ভিড় করছে, আর তার মানে কি, আস্তে আস্তে হয়তো এটা শিরকের আড্ডায় পরিণত হবে. তিনি হুকুম করলেন যে গাছটাকে কেটে ফেলা হোক, কি জন্য, যাতে করে শিরকের আড্ডায় পরিণত না হয়। দেখলেন, আমরা কবরস্থানে, অনেকে কবরস্থানে গাছ লাগায় তাই না, কবরস্থানে গাছ লাগানো ঠিক না, কারণ গাছ লাগালে সেটা আবার শিরকের আড্ডায় পরিণত হয়ে যাবে কবরস্থানে, এই জন্য গাছ লাগানো ঠিক নয়। আর একটা ঘটনা শুনুন, আবু খালদা খালেদ বিন দিনার কর্তৃক বর্ণিত, আবুল আলিয়া বলেন যখন আমরা ইরানের শহর তুস্তার জয় করলাম, ইরানের শহর তুস্তার জয় করলাম, তখন হরমুজানের বাইতুল মালে একটা খাটিয়া দেখতে পেলাম, তার উপরে রয়েছে একজন মৃত ব্যক্তি, তার মাথার কাছে রয়েছে একটি সহিফা, সহিফা মানে ওই লেখা কাগজ সহিফা। আমরা সহিফা নিয়ে, অবশ্য কাগজ কি না চামড়ার সেটা বলা মুশকিল, সহিফার তার উপর লেখা ছিল, সহিফা নিয়ে উমার ইবনে খাত্তাবের নিকট রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলাম। তিনি কাবকে ডাকলেন, কাব সেটাকে আরবি অক্ষরে লিখলেন, সেটা কিসের লেখা ছিল, ওখানকার ভাষায় ছিল। তো কাব তিনি কি জানতেন, হিব্রু ভাষা জানতেন আর আরবি ভাষা জানতেন, তো তিনি আরবিতে আরবি অক্ষরে লিখলেন, আমি আরবীয়দের মধ্যে সর্বপ্রথম এটি পাঠ করলাম, এটাকে আমি কোরআনের মতো করেই পাঠ করলাম। খালেদ বলেন আমি আবুল আলিয়াকে জিজ্ঞেস করলাম তাতে কি লেখা ছিল, ওই সহিফাতে কি লেখা ছিল, তিনি বললেন তোমাদের চরিত্র, তোমাদের কর্মকাণ্ড, তোমাদের কথাবার্তার ভুল ভ্রান্তি ও কিছু ভবিষ্যৎবাণী, এই তোমাদের আখলাক চরিত্র এসব লেখা ছিল যেমন সাধারণত ধর্মীয় গ্রন্থে থাকে। আমি বললাম এই মৃত ব্যক্তি সম্পর্কে আপনাদের ধারণা কি, এই লোকটা কে যে মৃত ব্যক্তি রয়েছে খাটিয়ার উপরে, তিনি বললেন এই ব্যক্তি ছিলেন নবী দানিয়াল আলাইহিসসালাম, নবী দানিয়াল আলাইহিসসালাম। আমি প্রশ্ন করলাম তিনি কতদিন আগে মারা গেছেন বলে মনে করেন, তিনি বললেন আনুমানিক 300 বছর, 300 বছর। আপনারা জানেন নবীদের দেহ নষ্ট হয় না। আমি বললাম, তার শরীরে কোনো অংশ কি বিকৃত হয়নি? তিনি বললেন, না, তবে ঘাড়ের কিছু চুল বিকৃত ছিল। নিশ্চয়ই নবীদের মাংস মাটিতে নষ্ট হয় না, প্রাণীরাও তা খায় না। আমি বললাম, এ শবদেহ হতে তারা কি আশা করত, এই মানে লাশটা নিয়ে তারা কি আশা করত? তিনি বললেন, যখন আসমান পানির দরজা বন্ধ করে দিত, তখন তারা এই মৃতদেরকে বাইরে নিয়ে আসত, তখন তারা এই মৃতদেহকে বাইরে নিয়ে আসত। দেখেন, আসমান পানির দরজা বন্ধ করে দিত। এখন আপনারা বলবেন এটা শিরিক, আসমান আবার পানির দরজা বন্ধ করে দিত, কে বন্ধ করে? আল্লাহ তাআলা। অনেক নতুন নতুন তৌহিদবাদী তারা শিরিকের গন্ধ পায়। এই কথাতে লেখা আছে, দেখুন কি বলছি, যখন আসমান পানির দরজা বন্ধ করে দিত, তখন তারা এই মৃতদেহকে বাইরে নিয়ে আসত, এরপর বৃষ্টি শুরু হতো। তারা মনে করতে কি যে লাশটা বাইরে নিয়ে গেলেই বৃষ্টি হতো। যেমন একটা গল্প আছে, প্রচলিত আছে, যে যখন বৃষ্টি হতো না, তখন আয়েশার হুজরার এ খুলে দেওয়া হতো, একটা ফাঁক জায়গা ছিল বা জানলার মতো, সেটা খুলে দেওয়া হতো, আর কি হতো, বৃষ্টি হতো। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে গল্প। আমি প্রশ্ন করলাম, আপনারা এই মৃতদেহ কি করলেন? সাহাবি, তাই না? তিনি জবাব দিলেন, আমরা দিনের বেলায় ভিন্ন ভিন্ন জায়গায় ১৩টি কবর খনন করলাম, অতঃপর রাত্রিতে তাকে একটি কবরে দাফন করলাম, কেউ যেন জানতে না পারে যে কোন ১৩টার মধ্যে কোন কবরটাতে নবীর কবর বা নবীর দেহ সমাধিস্থ করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। অতঃপর সকল কবরের উপরে মাটি দিয়ে দিলাম, যাতে তার কবরকে কেউ খুঁজে বের করতে না পারে। এ আছে কোথায় হুজুর? দালাইলুন নবুয়া ১৮২, সিরাত ইবনে ইসহাক ১৪৪ পৃষ্ঠা। তো এই যে একটা ঘটনা ইতিহাস, যেখান থেকে বোঝা গেল যে শিরকের ছিদ্রপথ বন্ধ করার জন্য তারা কি করলেন, নবীর লাশটাকে গুম করে দিলেন, যাতে করে এইভাবে তারা শিরকে পতিত না হয়। ঘটনাটি থেকে অনুমান করা যেতে পারে যে সাহাবাগণ কিভাবে শিরকের ওসিলা নির্মূল করেছে। যেখানে শিরকের আড্ডা, সেখানে জবেহ করা, নজর পোড়া করা নিষেধ। যেখানে শিরকের আড্ডা, যেখানে শিরক আছে, সেখানে কি নজর মানা যায়? এটা শিরিক। কিন্তু নজর মারবেন কার জন্য? আল্লাহর জন্য। এবার নজরটা আপনি ওইখানে পোড়া করবেন? আপনি নজর মানলেন যে আমি অমক মাজারে গিয়ে আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি দেবো বা গরু কোরবানি দেবো, চলবে? আপনি মাজারের জন্য দেন না, মাজারে যে আছে মৃত ব্যক্তি সন্তুষ্টির জন্য না, কার্য সন্তুষ্টির জন্য আল্লাহ। আপনি নামাজ পড়বেন কোথায়? আল্লাহর জন্য নামাজ পড়বেন, কিন্তু আপনি পড়বেন কোথায়? মাজারে গিয়ে। এটা চলবে? এই জন্যেই যে এমন যেখানে শিরকের আড্ডা, সেখানে জবেহ করা, নজর মান, নজর পোড়া করা। আপনি নজর মেনেছেন যে ওখানে গিয়ে আমি গরু জবাই করব, সেটাও পোড়া করা চলবে না। শুনুন হাদিস, নাজারা রাজুলুন আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ান হারা ইবিলাম বিবুয়ানা, বলছেন দাহাক, সাবিত বিন দাহাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি নজর মানল যে সে বুয়ানা নামক জায়গায় একটি উট কোরবানি করবে বা নহর করবে। সুতরাং লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে কথা উল্লেখ করল এবং সে নজর পালন করতে কোনো বাধা আছে কি না তা জানতে চাইল। কোন জায়গায়? বুয়ানা নামক জায়গায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, সেখানে কি জাহিলি যুগের কোনো পূজ্যমান প্রতিমা ছিল? ওখানে কি কোনো মূর্তি প্রতিমা পূজা হতো? ওই জায়গায়, বোয়ানা জায়গাতে কি কোনো মূর্তি পূজা হতো? কালুলা, সবাই বলল, না না, এরকম তো মূর্তি ছিল না, কোনো মূর্তি বা কোনো প্রতিমা পূজা ওখানে হয়নি। তখন পুনরায় তিনি জিজ্ঞেস করলেন, হাল কানা ফিহা ঈদু মিন আয়াদিহিম, সেখানে কি জাহিলি যুগের কোনো ঈদ বা মেলা হতো? জাহিলি যুগের ঈদ বা মেলা বা এই ধরনের অনুষ্ঠান, যেমন ওরস অনুষ্ঠান ইত্যাদি। লোকেরা বলল, কালু লা, জি না। আল্লাহ রাসূল পুনরায় জিজ্ঞেস করলেন, আউফি বিনাজরিকা ফা ইন্নাহু লা ওয়াফা আলি নাজরিন ফি মাসিয়াতিল্লাহ ওয়া লা ফি মা লা ইয়ামলিকু ইবনু আদম, তাহলে তুমি তোমার নজর পালন করো। অনুমতি হলো? যদি উল্টো উত্তর যদি অন্যরকম হতো, তাহলে কি হতো? বলা হতো যে তুমি ওখানে তোমার নজর পূরণ করো না, বরং তুমি এখানেই উজ্জয় করো, তাই না? মক্কা থেকে বললো একজন নজর মেনেছে ফিলিস্তিনের মসজিদে গিয়ে নামাজ পড়বে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে এখানে নামাজ পড়ো, তুমি ফিলিস্তিন যেতে পারবে? তো এইভাবে নজর মানা ঠিক না। নজর একটা মেনে দিলাম, বাংলাদেশ থেকে একজন নজর মেনেছে যে একটা সোনার প্রদীপ দিবে কাবা শরীফে, কি আজীব কাণ্ড! আমার কাছে এসেছিল অফিসে, হুজুর আমার মা নজর মেনেছিল যে আমার ছেলে সৌদিয়া গেলে আমি কাবা শরীফে একটা সোনার প্রদীপ দেবো। আমরা সোনার প্রদীপ দেওয়া তো কঠিন ব্যাপার, ওখানে তো কোথায় কে কোথায় নেবে না নেবে কি হবে, তো এটা তো খুব মানে আর কঠিন, আর সোনার প্রদীপ মানে অনেক দাম হবে, আপনি পারবেন? বলছে না, এই তো ক্ষমতার বাইরে। তো এইভাবে নজর কেন মানে? যে নজর মেনে পালন করতে পারবে না তার কি করতে হবে? কাফফারা দিতে হবে। কিসের কাফফারা? যে কসমের কাফফারা আছে সেই কাফফারা দিলেই হয়ে যাবে, যে নজর সে পালন করতে। যে হাদিসেই বলা হয়েছে যে তাহলে তুমি তোমার নজর পালন করো, যেহেতু আল্লাহর না ফরমানি করে কোনো নজর পালন করা যাবে না। যদি কেউ বলে আমি আমি পরীক্ষায় পাশ করলে বা সৌদি আইলে বা আরো কিছু হলে, ব্যবসায় লাভ হলে আমি অমুক মাজারে একটা খাঁসি দেব, পালন করা যাবে না? পালন করা যাবে না, যেহেতু এতে কি হবে? শিরিক হবে, পাপ হবে। আর আদম সন্তানের সাধ্যের বাইরে মানা কোনো নজর পালন করতে হয় না, সেটা পারবে না, সে পারবে না। সুতরাং বিধায় যেটা পারবে সেটা করতে হবে, কি করতে হবে? কসমের কাফফারা দিতে হবে। একই উদ্দেশ্যে কবরের পাশে কোনো পশু জবাই করা যাবে না। পশু জবাই করবেন কার জন্য? আপনি নিজে খাবার জন্য করবেন কিংবা আল্লাহর জন্য করবেন, কিন্তু কোনো কবরের পাশে করা যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকরা ফিল ইসলাম। কালা আব্দুর রাজ্জাক কানু ইয়াকিরুনা ইনদাল কবরি বাকারাতান আও শাতান। ইসলামে কবরের পাশে জবাই নেই, কবরের পাশে জবাই করা যাবে না, কারণ ওই যে শিরকের ওখানে জবাই করা মানে বুঝতে পারছেন যে বলিদান, যে একটা মানুষের উদ্দেশ্যে বা একজনের সন্তুষ্টির জন্য কি করা হয়, বলিদান করা হয়, তো এইরকম ইসলামে নেই। আব্দুর রাজ্জাক বলেন জাহিলি যুগের লোকেরা কবরের কাছে গরু অথবা ছাগল জবাই করত। আবু দাউদের হাদিস আছে সিলসিলা সাহিহা 2436 নম্বর। তার মানে কবরের পাশে জবাই করা যাবে না, যেমন কবরের দিকে মুখ করে নামাজ পড়া যাবে না, তাই না? তো এসব কিসের জন্য? শিরকের ছিদ্র পথ চোরা গলি বন্ধ করার জন্য, যাতে উম্মতি শিরকে পতিত না হয়। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তি ও প্রশংসায় বাড়াবাড়ি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম ফাইন্নামা আনা আব্দুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। তোমরা আমাকে নিয়ে আমার তাজিমে বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে করেছিল, আমি তো আল্লাহ, বা করে এখনো করে, আমি আল্লাহর দাস মাত্র। আল্লাহর দাস মানে আব্দ, আর তিনি হচ্ছেন মাবুদ। আব্দ আর মাবুদ, আবেদ আর মাবুদের মধ্যে বিশাল পার্থক্য। আমি হচ্ছি উপাসক আর তিনি হচ্ছেন উপাস্য, দুটো কিন্তু এক না। অনেকে একাকার করে দেয়, যেমন খ্রিস্টানরা করেছে, বলতে বলতে বললো কি আল্লাহর পুত্র, তারপরে বলতে বলতে বললো না ঈসাই আল্লাহ, তাই না? তো এইভাবে আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো ঈসাইরা মানে খ্রিস্টানরা বাড়াবাড়ি করলে কার ব্যাপারে? ঈসা রাসুলের ব্যাপারে, এবং তারপরে আস্তে আস্তে তাকে মাবুদের মাবুদের আসনে বসিয়ে দিল। তোমরা ওই রকম করো না, বাড়াবাড়ি অতিরঞ্জন করো না, যেমন খ্রিস্টানরা করেছে। কিসের জন্য? যাতে ওরা যেমন শিরিক করেছে তোমরা শিরকে পতিত না হও। যেমন অনেকে বলে ওই যে অমন পাগলে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না, যিনি গুরু তিনি খোদা, তাই না? গুরু নামে আছে সোদা, যিনি গুরু তিনি খোদা। তারপরে ওই যে ও যে আরসফার মুস্তাবিথা খোদা বানকার উতার পাড়া মেদি নামে নবী বানকার, তারা মনে করে মোহাম্মদ আর খোদা বা আল্লাহ একই। তো এই শ্রেণী আছে, খ্রিস্টানদের মতোই অনেকে আছে যারা নবীকে নিয়ে বাড়াবাড়ি করে। আল্লাহ সুসাম প্রথম থেকে নিষেধ করেছেন যে আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি করা হয় উদাহরণ শুনুন। আব্দুল্লাহ বিন শিখির বলেন একদা আমি বানু আমিরের প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট গেলাম। আমরা তাকে বললাম ফাকুলনা আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সাইয়্যিদ মানে প্রভু, আপনি আমাদের প্রভু। ফাকালা আসাইয়িদ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সাইয়িদ হচ্ছেন কে? আল্লাহ তাআলা। তা রাসূল সাইয়িদ কে? আল্লাহ তাআলা। প্রভু কে? আল্লাহ তাআলা। যদিও প্রভু মানুষের প্রভু আছে, মানুষকে সাইয়িদ বলা নাজায়েজ নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন যে তাজিমে আমাকে ওই প্রভুর কাছাকাছি পৌঁছে দিচ্ছে। নিষেধ করলেন কি? যে সাইয়িদ হচ্ছেন আল্লাহ তাআলা, আল মাওলা আল্লাহ, আল্লাহ তাআলা, তার মতো মাওলা, মাওলা একুল কেউ নেই, কিন্তু মানুষও মাওলা আছে, তাই না? তো তা বলে যে যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সেই মাওলা বানিয়ে দেয়, তো নিষেধ হবে না? হবে না, অবশ্যই নিষেধ হবে। তিনি বললেন সাইয়িদ হলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমরা বললাম ওয়া আফদালানা ফাদলান ওয়া আযামুনা, আফদালুনা ফাদলান ওয়া আযামুনা তাওলান, মর্যাদায় আমাদের সর্বশ্রেষ্ঠ এবং দানশীলতা ও শৌর্যে আমাদের সবার বড়। এ কথা শুনে তিনি বললেন ফাকুলু, কুলু বিকাউলিকুম ওয়া বাদে কাউলিকুম ওয়ালা ইয়াস্তাজরিয়ান্নাকুম আশ-শাইতান, তোমরা তোমাদের কথা বলো অথবা তোমাদের কিছু কথা বলো, আর শয়তান যেন অবশ্যই তোমাদেরকে দুঃসাহসিক বানিয়ে না দেয়। দেখছেন, মানে আমাকে যেন আবার আল্লাহর আসনে বসিয়ে না দাও, ওই জন্য সাবধান। তার মানে শিরিক, যাতে একেবারে শিরকের কাছে চলে যাবে এরকম হবে না। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছিলেন। এক বিয়েতে গিয়েছিলেন রুবাইয়্যা বিনতে মুআউয়িজ, তার বিয়ে বাসর রাতে, ওলিমা কবে হয়? বাসরের পরের দিন, তাই না? তো তিনি সকালবেলাতে দেখা করতে গেলেন এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আর ওই সময়ে ছোট ছোট বালিকারা, মেয়েরা, বালিকা কেন বললাম, না বালিকা মানে সাবালিকা নয়, আমাদের তো বুঝতেই পাচ্ছেন ড্যান্স থেকে শুরু করে সব সাবালিকা, তাই না? না, ছোট ছোট মেয়ে, নাবালিকা মেয়েরা গীত গাইছিল, আর কি বলে, দুফ বাজানো জায়েজ কিসে? বিয়েতে এবং ঈদে। তো বিয়েতে গীত গাইছিল, তো সেইখানে গীতে তারা কি বলছে, সেইখানে গীতে এই না বালিকাগুলো কবিতায় বা গীতে কি বলতে লাগলো, যে ওয়াফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, ওয়াফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মানে অনেক কিছু আছে, এটা হচ্ছে যে মানে বদর যুদ্ধ নিয়ে তারা গীত বেঁধেছিল, তারা মানে কি বলে গান বেঁধেছিল, সেই গান গাইছিল, তার মধ্যে একটা ছত্র হচ্ছে ওয়াফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, অর্থাৎ আমাদের মাঝে এমন নবী আছেন যিনি আগামীকালের অবস্থাও জানেন। তেমনি আল্লাহর নবী গায়েবের খবর জানেন, এই দেখেন গায়েবী আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি বললেন, লা তাকুলি হাকাযা ওয়া কুলি মা কুনতি তাকুলিন, তোমরা এই রেখে এই তুমি এরকম বলো না, বাকি যেগুলি বলছিলে সেগুলো বল। তার মানে আমি গায়েবের খবর জানি না, কুল ইন্নি লা আকুলু লাকুম ইন্নি আলামু গায়ব, তুমি বলো, ওয়ালা আকুলু লাকুম আন্নি আলামুল গায়ব, কোরআনেও আছে এই কথা স্পষ্ট করে, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওমা মাসানিয়াসু, তার মানে আমি গায়বের খবর জানি না, গায়বের খবর জানি না, গায়বের খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। তবে যে খবর, গায়বের খবর আমাকে জানানো হয়েছে তো আমি জানবো, তাই না? সে খবর তিনি জানতেন, তিনি বলেছেন, কিন্তু বিনা বলাতে তিনি গায়বের খবর জানবেন এটা না। এই মেয়ে তুমি এইটা বলো না, বাকিগুলো বলো। এটা কি জন্য বলা হলো? যাতে করে মানুষ শিরিকের ভিতরে না চলে যায়। আমরা আল্লাহ নবীকে সবাই ভালোবাসি, তাই না? ভালোবাসাতেও অনেক রকমের ধরন আছে, অনেকে ভালোবাসে একেবারে জান মন দিয়ে ভালোবাসে। তো ওই যে একটা কথা আছে না, যা দিয়া হয় দিল দিয়া হয় যা বি দেঙ্গে ও সনম তেরে লিয়ে, দেখেন সনম বানিয়ে দিল কাকে? সনম মানে কি? মূর্তি। তার মানে পূজা পূজ্য প্রতিমা বানিয়ে দিল কাকে? প্রেমিকাকে। নি বলল দিল দিয়া হ্যায় জাঁ ভি দেঙ্গে, আর সর্বনাশ, দিল দিয়ে ফেলেছি জান দেবো তোমার জন্য, হে সানাম, সানাম বানিয়ে দিল প্রতিমা। তো এগুলো হচ্ছে কি? বাড়াবাড়ি, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির কথা বলা যাবে না। ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে এইরকম ভালোবাসি, ওইরকম ভালোবাসি, বলতে বলতে বলতে বলতে এমন ভালোবাসা বাজবেন তুমি আমার মা, একবারে বউকে ভালোবাসি করতে করতে কি বানিয়ে দিলেন? মায়ের আসনে বসিয়ে দিলেন, চলবে নাকি? মায়ের আসন আলাদা, মেয়ের আসন আলাদা, বউয়ের আসন আলাদা, আপনি বউকে কোথায় আসনে বসিয়ে দিলেন? মায়ের আসনে সর্বনাশ হবে না হবে না? সর্বনাশ নিশ্চয়ই হবে। যে তাজিম, যে সম্মান, যে উপঢৌকন রাজা বাদশাহকে দিতে হয়, দারোয়ানকে দেন যদি, তাহলে মন্ত্রীকে যদি দেন, সমস্যা হবে না হবে না? নিশ্চয় সমস্যা হবে, তাই না? তো যাই হোক, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, এটাকে টোকা বলে তাই না, টুকলেন, এই এটা বলো না, এটা বলো না। আমাদেরও উচিত শিরকের কথা শুনলেই চট করে বলতে হবে, যে কথা বলতে হয় না। অনেকে চিঠি লিখে আল্লাহর লীলা, একজন চিঠি লিখছে আমাকে যে আল্লাহর লীলা, তার জন্য সঙ্গে সঙ্গে আমি বললাম যে আল্লাহর লীলা বলতে হয় না, এই কথা বলতে হয় না। আজকে পোস্টে ছিল একজনের কথা যে ইয়া আল্লাহ, তুমি কোরআনে বলেছো যে জাচিঙ্গাকারীকে, মানে যে চায় তাকে ফিরিয়ে দিও না, তো তুমি আমাকে কেন ফিরিয়ে দেবে, তুমি আমাকে কেন ফিরিয়ে দেবে, আল্লাহকে বলা যাবে কি বলতে হবে? তুমি আমাকে ফিরিয়ে দিও না, কিন্তু লিখেছে কি, তুমি আমাকে কেন ফিরিয়ে দেবে। আর সঙ্গে সঙ্গে লিখলাম যে এটা বলা ঠিক না, বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না, কারণ আল্লাহ কৈফিয়ত নেওয়া যাবে না, তাই না? তো এইরকম যখনই আপনি শুনবেন যে ধরনের শিরকের কথা বলছে, দেখুন এখানে দেখুন, এক ব্যক্তি এসে বলল যে আপনি যা চেয়েছেন তাই হয়েছে, আপনি এবং আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, ওই যে ও আর আর যোগ করার ব্যাপার, তাই না? তো এরকম যখন আমরা শুনবো, এই তো এরকম বলো না, কি বলতে হবে, আল্লাহ তারপর, এইভাবে টুকতে হবে আর কি। তো এক খতিব, সে খুতবা পাঠ করছিল, মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মাই ইয়াসিহিমা ফাকাদ গাওয়া, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে সে ব্যক্তি সৎপথ পায়, আর যে ব্যক্তি তাদের নাফরমানি করে, অবাধ্য আচরণ করে, অবাধ্য আচরণ করে, কাদের, তাদের বলতে কাদের, আল্লাহ এবং রাসূলের, তাহলে একটা শব্দে আল্লাহ এবং রাসূলকে একাকার করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসাল খাতিবু আনতা কুল ওয়া মান ইয়াসুল্লাহ ওয়া রাসূলা, তুমি খারাপ নিকৃষ্ট খতিব, তুমি বলো আমাই ইয়াসুল্লাহ রাসূল, আল যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তাদের বলা যাবে না, তাদের বলা একসঙ্গে মিলিয়ে দেবে, গুলিয়ে দেবে, তা যাবে না। তো হ্যাঁ, যেমন ওই যে বলে হুজুর ওই আল্লাহর মসজিদ লেখা, আল্লাহ মোহাম্মদ, কোন কোন মসজিদে আল্লাহ মোহাম্মদ লেখা থাকে দেখবেন সাথে বরাবর, তার মানে কি, এটা কি শিরিক? শিরিক হচ্ছে নিয়তের ব্যাপার, আপনি কেন লিখলেন এরকম বরাবর, আল্লাহ এবং মোহাম্মদ কি বরাবর? যদি বরাবরই দেন তাহলে কি হবে, শিরিক হয়ে যাবে। আর এরকম লেখাও ঠিক না, যাতে এইরকম সন্দেহ হয় মানুষের। আচ্ছা, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে বলতে বললেন, মা শা আল্লাহু আশিত, আল্লাহ ও আপনি যা চেয়েছেন তাই হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না জাআলতানি মা আল্লাহি আদলান আও নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সঙ্গে আল্লাহর শরীক বানিয়ে দিলে, তুমি তো আল্লাহর সঙ্গে আমাকে শরীক বানিয়ে দিলে, কি কথাটা ভুল কি হয়েছে, মা শা আল্লাহু আশিত, আপনি আল্লাহ এবং আপনি যা চেয়েছেন তাই হয়েছে, কি ভুলটা হয়েছে বাদশাহ নামদার, বলেন বলেন তাড়াতাড়ি ঘুমাতে ঘুমাতে, ভুলটা হয়েছে আল্লাহ এবং আল্লাহ ও আপনি, আল্লাহ আর আপনি বলা যাবে না, কি বলতে হবে, আল্লাহ অতঃপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে টুকলেন, বলে এই তুমি আমাকে আল্লাহর শরীক বানিয়ে দিলে, ভুল হয়ে গেছে, কি বলতে হবে, বল মা শা আল্লাহু ওয়াহদা, আল্লাহ একাই যা চেয়েছেন তাই হয়েছে। এবার যদি আপনার চাওয়াও থাকে, মনে করুন শাহ আলম বহু চেষ্টা চরিত্র করে বাদশাহ নামদার চাকরি জুটিয়ে দিল, এখানে এসেছিল বেচারি ফিডি ঘুরে বেড়াচ্ছিল, কাজটা ঠিক মতো পাচ্ছিল না, বাদশাহ কি বলে শাহ আলম খুব চেষ্টা চরিত্র করে চাকরিটা জুটিয়ে দিল, এবার বাদশাহ নামদার চাইল যে শাহ আলমের শুকরিয়া আদায় করবে, তখন গিয়ে যদি বাদশাহ শাহ আলমকে বলে আল্লাহ আল্লাহর ইচ্ছা ছিল তাই আমার চাকরিটা হলো, তো শাহ আলমের মনটা কেমন হবে? এমনিতে কারো বিয়ে লাগিয়ে দেন, যদি মেয়েটার বা ছেলেটার বেশ সুখ সুবিধা হয়, তখন হ্যাঁ ভাই আল্লাহ ভালো জুটিয়ে দিয়েছে, আপনার নাম নেবে না, আপনি ঘটক ছিলেন, আপনার নাম নেবে না, মানুষ নেমো খারাম, কোরআনই আছে, ইন্নাল ইনসানা যালুমুন কাফফার, মানুষ এমন নেমক হারাম, যখন আপনি নিয়ে এসছেন সৌদি আরবে সে এখন বিশাল হয়ে গেছে, আমি তাকে আত্মীয় ভেবে নিয়ে এলাম, আবার সে এসে বিশাল হয়ে গেল, সে নিজের আত্মীয়দেরকে আনছে, আমাকে আর পুষেও না যে আমার দরকার আছে আমার আত্মীয় আনতে হবে, না না এসব কেউ জিজ্ঞাসা করবে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, স্বাভাবিক এ মানুষের চরিত্রই এরকম। এখন শাহ আলমের রাগ হচ্ছে, তখন বাদশার উচিত কি যে হাদিসেও আছে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আসলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, তার মানে মানুষের শুকরিয়া আদায় যে তোমার মানে এ করেছে যে ব্যাপারে তোমার চেষ্টা চরিত্র আছে তারও শুকরিয়া আদায় করতে হবে। তাহলে বাদশাহ আল্লাহর সঙ্গে যদি শাহ আলমের শুকরিয়া আদায় করে তাহলে কি শিরিক হয়ে যাবে? না, যদি এক সূত্রে গেথে না দেয় আল্লাহ শাহ আলম আল্লাহ এবং তোমার আপনার চেষ্টায় আমার চাকরিটা হলো, তাহলে কি হয়ে গেল শিরিক? মানে শাহ আলমের চাওয়া আর আল্লাহর চাওয়া যা একই হয়ে গেল, তখন বলতে হবে কি যে আল্লাহ তারপর আপনার চেষ্টায়, আল্লাহর ইচ্ছা তারপর আপনার ইচ্ছায় বা তারপর চেষ্টায়, যাতে করে সৃষ্টি সৃষ্টিই থাকে, বুঝতে পারছেন? আর যদি এমন কিছু হয় না হ্যাঁ আমি তো কিছু করি নাই, মাশা আল্লাহ ওয়াহদ আল্লাহ একাই যা চেয়েছেন তাই হয়েছে। তো এইভাবে মানুষের শুকরিয়া আদায় করতে হলে আগে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তারপর বলে সৃষ্টির শুকরিয়া আদায় করতে হবে। নিশ্চয় জানেন ভাই আমার কেউ নেই দুনিয়াতে, ভাই আমি আর তুমি, এ আল্লাহ আর তুমি, আমার কেউ নেই দুনিয়াতে, আমার কি হয় ডুবিয়ে কি ডুবে ডুবে খাই পানি, আল্লাহ জানে আর আমি জানি, আল্লাহ জানে আর আমি জানি, দেখেন মানে আল্লাহ যেমন জানে আমিও তেমনি একসঙ্গে সূত্রে গাথা। ভাই আল্লাহ আল্লাহর উপরে ভরসা আর আমার চাকরির উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা আর আমার বেটা সৌদি আরবে থাকে তার উপরে ভরসা, এই যে আর এবং যোগ করে, এবং এখানে বহু কথা আছে যে কথা বলে আমরা শিরিক করি, অনেকেই ঘুণাক করে বুঝতেও পারে না, কিন্তু আপনি যখন জানবেন সঙ্গে সঙ্গে কি করবেন রদ করবেন। এ হচ্ছে কি শিরকের ছিদ্রপথ বা চোরা গলি, এভাবে বন্ধ করার দায়িত্ব আপনারও আছে আমারও আছে, ঠিক আছে? এই হলো মোটামুটি শিরিক সম্পর্কে কথা, যাতে শিরিক তো করবই না এবং তার ছিদ্রপথ বন্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এই ওয়াদা আমরা করলাম তাই না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।